আছে খুবই মাতা, সুথান সায়ন মুদ্রণ খু ছে খুমি হসিনে বিগন মান সংসিন মুঙ্গেছ নারম নারম অত খারাগো হানুরশিয়া নে সারাঙে খুলিয়া হায়ম অবশি উনসেয়া নদম ইচ্ছে মথে খুরিউমে উনুন গনিয়া বুঝি মারা হানুরশিয়া হানুরশিয়া